بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو الله رنامي ألم تر كيف فعل ربك بأصحاب الفيل تمي كي داكو ناي تمار پرتپالك حستي ادھی پتی در پتی کی کریا چلن ألم يجعل كيدهم في تضليل তিনি কি উহাদের কৌশল ব্যর্থ করিয়া দেন নাই وأرسل عليهم طيرا أبابيل উহাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পক্ষী প্রেরণ করেন ترميهم بحجارة من سجيل যারা উহাদের উপর প্রস্তর কঙ্কর নিক্ষেপ করে فجعلهم كعصف مأكول অতঃপর তিনি উহাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করেন